السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. امرا গত দর্শে আলোচনা করছিলাম কি নিয়ে, শুভাশুভ লক্ষণ নিয়ে, অশুভ লক্ষণ, অশুভ লক্ষণ মানা যায় কি না, অশুভ লক্ষণ, অশুভ কিছু ধারণা মনের মধ্যে এলে কি বলতে হয়, আর কি কি জিনিস দিয়ে অশুভ ধারণা মানুষের মাঝে আসে, এর নমুনা বলেছিলাম। আমাকে এক বোন প্রশ্ন করেছেন যে হুজুর, অনেক সময় আমি শুভ অশুভ লক্ষণ কোরআনের মাঝে দেখি, কোরআনের মাধ্যমে দেখি, তো এটা কি জায়েজ? ওর তো পাখি উড়িয়ে দেখা হয়, পাখিতে এ করে দেখা হয়, ফালনামা খুলে দেখা হয়, কিন্তু কোরআন খুলে দেখবেন কিভাবে? বলছে কোরআনের অনুবাদ নিয়ে চোখ বন্ধ করে একটা পাতা খুলি, যেটাই আমি পড়ে শুরু থেকে পড়ি সেখান থেকে আমি বুঝি যে আমার কাজটা করা হবে না হবে না। একটা ভালো জান্নাতের বয়ান শুনলো তখন হ্যাঁ তাহলে ঠিক আছে, আর জাহান্নামের বয়ান শুনলো দেখলো তাহলে কাজটা ভালো হবে না, চলবে এরকম? কি মনে করেন? কোরআন তো আল্লাহর কোরআন, চলবে? এটাও হচ্ছে ভুল ধারণা। কোরআন দিয়েও আপনার ওই ভূত ভবিষ্যৎ, ভবিষ্যৎ কি হবে না হবে এ দিয়ে আন্দাজ করা যায় না, যাবে না। সুতরাং এটাও একটা ভুল যে আপনি এটা করতে পারেন না। বাকি থাকলো গণক, আপনার ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যাওয়া যাবে কি? আপনার কোথায় বিয়ে হবে, আপনার সৌদি আরবের ভিসা হবে না হবে না, বা আপনার ভবিষ্যৎ কি আছে, সন্তান আছে না নেই ইত্যাদি, এর জন্য কোন গণকের কাছে যে হাত গুনে বলে, এই যে হাতে হস্তরেখা দেখছেন, হস্তরেখায় বিচার করে অনেকে বলে আপনার ছেলে কয়টা, আপনার বিয়ে কয়টা, কি কি সব বলে, কখনো কখনো লেগে যায় আর কখনো কখনো লাগে না। এই জন্য অনেক সময় দেখবেন অনেক ভাই যারা বেশি মানে একটু মানে অ্যাক্টিভ আর কি, গণককে হাত দেখিয়ে বলছে কি হবে কি হবে কি হবে, তো বলছে এই হবে ওই হবে, তোমার এই হবে, তোমার শত্রু আছে, তোমার বিপদ আছে, বা বিপদ কেটে গেছে, শত্রু আছে, সাবধান থেকো ইত্যাদি ইত্যাদি, বলে তোমার এই পাঁচ মিনিটের মধ্যে কি হবে জানো, তো বলছে আমার কি হবে, আমি তো যাবো, আমি এখনই বাস স্টপে বাড়ি যাবো, না পাঁচ মিনিটের মধ্যে বা এই দু মিনিটের মধ্যে কি হবে জানো, দিয়ে ধোমাধোম দিয়ে তারপর তুমি জানতে যে আমি তোমাকে মারবো। তো এ হচ্ছে ভূত মানে ভবিষ্যতের বক্তা, ভবিষ্যৎ বক্তা, অনেকে ভবিষ্যৎ বলে, এরকম কি সম্ভব ভবিষ্যৎ বলা? হাত দেখে কিংবা মুখ দেখে, জিভ দেখে, চোখ দেখে কি বিপদ বলা যায় মানুষের? না, মানুষের ভবিষ্যৎ কি হবে, তার বিপদ আপদ সুখ সম্পদ কিছু এ কি বলা যায়? বলা যায় না। অনেক সময়ে মানুষ বলে আর আন্দাজে লেগে যায়, এবছরে বৃষ্টি কত হবে, এবছরে রাজা কে হবে, এবছরে ওই তো আপনারা শুনেছেন এক প্রধানমন্ত্রীর জন্য সে ভগবানের কাছে গেল, যে ভগবান বলে তো আজীবন প্রধানমন্ত্রী থাকবে, শেষকালে এক মাসের মধ্যে সে কি হয়ে গেল, তাকে বোম মেরে দেওয়া হলো, হলো কথাটা ঠিক? তখনই ভগবান নিজেই বলছে যে আমি কেমন ভগবান যে আমি মানুষকে এইভাবে ঠগাই, ভগবান কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল, আপনারা শুনেছেন গল্প। তো গণকের কথায় বিশ্বাস করা জায়েজ না নাজায়েজ? জায়েজ নয়। যে ব্যক্তি জিন বা শয়তানের মাধ্যমে ভবিষ্যতের খবর বলে থাকে, জিন বা শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে যদি খবর জানা হয় তো সেই খবরটা সঠিক হতে পারে না? পারে না। পারে কিভাবে? যদি সেই খবরটা জিনেরও দেখা হয় তবে। জিন কিন্তু গায়েব, গায়েবের খবর জিন জানে? গায়েবের খবর কাকে বলে? কোন মাধ্যম ছাড়া কিছু খবর, দেওয়ালের ওপারে কি হচ্ছে আপনি বলতে পারবেন? বলতে পারবেন না, কিন্তু ক্যামেরা দিয়ে বলতে। আচ্ছা এখন নামাজ হচ্ছে, এশার নামাজ হচ্ছে কাবা শরীফে, কে নামাজ পড়াচ্ছে বলতে পারবেন? যদি বলতে পারেন তো গায়েবের খবর আপনি জানেন। ওই দেখেন ওই গল্পটা মনে পড়ে গেল কাবা শরীফ বলতেই, কোনটা? ওই যে বাড়িতে পীর সাহেব এসেছে দিয়ে সামনে কি ব্যাপার হুজুর, কি হলো কি হলো, বলছে কাবা শরীফে কুকুর ঢাক ঢুকছে বাবারা, তাই তাড়িয়ে দিলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, মানুষ তো কিছু শুনলেই সুবহান আল্লাহ বলে, বিশ্বাস করারও মানুষ আছে তাই না? হযরত ফাতেমা আমার স্ত্রী বললে সুবহান আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আল্লাহুল মুস্তাআন। তো তারপর কাবা শরীফে কুকুর ঢুকেছে দেখতে পেয়েছেন, তার ঘরের ভেতরে ওয়াহাবি বউ ছিল, ওয়াহাবি বউ, জানেন তো ওয়াহাবি বউ কেমন কট্টরেরা, এরা কিন্তু রিং বিড়িং মেনে নেয় না, অনেকে সুবহানাল্লাহ বলে মেনে নেয় কিন্তু ওয়াহাবিরা মানে না। এই জন্য ওয়াহাবিদেরকে কি বলে, বেয়াদব কাফের বলে, গুস্তাখে রাসুল বলে। তো ওয়াহাবি বউ বলছে, দাঁড়া পীর সাহেব, তুই কত বড় বুজুর্গ আমি দেখছি, এ সবাইকে ভাত দিয়েছে, ভাতের সঙ্গে মুরগি দিয়েছে, আর পীর সাহেবকে মুরগি দেয়নি, পীর সাহেবের ভাতের ভেতরে মুরগি ভরে দিয়েছে। দিয়ে বলে, যাও সবাইকে ভাত দিয়ে খেতে বলো, বিসমিল্লাহ করতে বলো। তখন ভক্ত যারা সামনে বসে আছে, হুজুরের মুরগি দেওয়া হয়নি, হুজুরের মুরগি দেওয়া হয়নি, তখন তাড়াতাড়ি ঘরওয়ালা গিয়ে বউকে ডাকতে লেগেছে, এই ভেতর কোথাকার, হুজুরের মুরগি না দিয়ে খেতে বল শুরু করে দিলে। কেন হুজুর, এখনই কয়েক হাজার কিলোমিটার দূরে কাবা ঘরে কুকুর ঢুকতে দেখতে পেলেন, আর তার চোখের সামনে, হাতের সামনে, হাতের কাছে ভাতের ভিতরে মুরগিটা দেখতে পান নাই, ওনার ভাতের ভিতরে মুরগি ভরে দিয়েছি। একে কি বলে, গায়েবের খবর। এ হচ্ছে হুজুর ভণ্ডামি কতদিন চলবে, পেছন থেকে বলছে, হ্যাঁ ওয়াহাবি আছে বোধ হয়, হ্যাঁ ওয়াহাবি আছে, বুঝতে পারলেন। একে বলে গায়েবি খবর, বিনা কোনো মাধ্যমে কিছু বলাকে গায়েবি খবর। মায়ের পেটে কি বাচ্চা আছে কেউ বলতে পারবে, বলতে পারবে? যদি কেউ বলে ছেলে আছে, তোমার ছেলে হবে, এটা কি বলে, গায়েবি খবর। কিন্তু যদি কেউ আল্ট্রাসাউন্ড করে বলে, মেশিন দেখে, মেশিন দিয়ে, ক্যামেরা দিয়ে বলে, তাহলে কি হবে, সেটা গায়েবি খবর না? একই জিনিস, কিন্তু একটা মাধ্যম দিয়ে বললেন, কাবা শরীফে কে নামাজ পড়াচ্ছেন যদি আপনি বলতে পারেন, গায়েবি খবর। আর যদি মোবাইল আর তো রেডিও আছে, টিভি আছে, দেখে বলেন, তাহলে গায়েবি খবর হবে? বলতে পারেন না, পারেন না, ওই একই খবর বলতে পারবেন, একটা মাধ্যম আর বিনা মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, জানতেন না, গায়েব জানতেন, যে খবর তিনি মাধ্যমের মাধ্যমে, যে গায়েবের খবরগুলো জানতেন, তিনি বহু গায়েবের খবর জানতেন, তাই না? কিন্তু গায়েব জানতেন না। গায়েব জানতেন না মানে, মানে তার ভবিষ্যতে কি হবে এটা জানতেন? মা আয়েশার চরিত্রে কলঙ্ক লাগলো, তিনি জানতেন? তার মন খারাপ হয়েছিল না, হয়নি? এভাবে আপনার ভুরি ভুরি ঘটনা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর জানতেন, যে খবর কার মাধ্যমে জানানো হয়েছিল, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানানো হয়েছিল, বুঝতে পারলেন? আজকে শাহ আলম বলল এশার নামাজ শেখ সুদায়েস পড়িয়েছেন, আর কাজল বলল শেখ সুদায়েস আজকে এশার নামাজ পড়িয়েছেন, দুজনেই একই খবর বলল, কিন্তু একজন গায়েবি খবর জেনে দাবি করে বলল, আর একজন গায়েবের খবর বলল কিন্তু টিভি দেখে বলল, দুটো খবর একই, তাই না? যে বিনা মাধ্যমে বলল সে কিন্তু গায়েবের খবর বলল। তো এই গায়েবের খবর কেউ জানে, কেউ বলতে পারবে আল্লাহ ছাড়া? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আসমান জমিনে যে আছে, যারাই আছে, গায়েবের খবর কেউ জানে না। কিন্তু যদি কেউ জিনের মাধ্যমে বলে, দেখা খবর বলতে পারবে, কারো গরু হারিয়ে গেছে, দিয়ে শাহ আলমের কাছে জিন আসে, কাজল এসে বলল, ভাই দেখো আমার গরুটা হারিয়ে গেছে, তোমার বন্ধুকে একবার জিজ্ঞেস করো, সাং করে উঠে, তাই না? ওরা তো হাওয়াতে উঠতে পারে, গিয়ে বলে অমুক জায়গাতে আছে, অমুক মাঠে চড়ছে, এটা সত্য না মিথ্যে বিশ্বাস করা যাবে না, যাবে না? যাবে। কাজল এসে শাহ আলমকে বলল, তোমার জিনকে জিজ্ঞেস করো বা বলে দাও আমার একটা মোবাইল হারিয়ে গেছে, মোবাইলটা কে নিয়েছে, ঘরে কোনো মাল চুরি হয়ে গেছে, চুরি কে করেছে, জিন বলতে পারবে? যদি জিন দেখে থাকে বলতে পারে, তখন সত্য হয়ে যাবে। কিন্তু জিন যদি দেখে না থাকে, এমন কোন খবর যা দেখে নাই, দেখে না, তাহলে কি জিন গায়েবের খবর বলতে পারবে? না, গায়েবের খবর না, তাহলে সেটা বিশ্বাস করা কি হবে, শিরিক হয়ে যাবে। যে ব্যক্তি গোপন পদ্ধতিতে বর্তমানের অদৃশ্য, যেমন চুরি যাওয়া, নিখোঁজ হওয়া জিনিসের খবর বলে, তাকে বলা হয় গণক, তাই না? আপনার ভূত ভবিষ্যৎ বলে ইত্যাদি, গায়বী বা অদৃশ্য খবরের দাবি ব্যাপারে আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন সেটা বলা হলো সূরা নামলের 65 নম্বর আয়াতে। আর যারা অদৃশ্য বক্তা তাদের বিভিন্ন প্রকার ভেদ আছে, ভবিষ্যতের কথা বলে, অদৃশ্যের খবর বলে, তাদের বিভিন্ন প্রকার ভেদ আছে। যে ব্যক্তি জিন দ্বারা গায়বী খবর বলে তাকে বলে কাহেন, আরবিতে কি বলে, কাহেন, আমরা গণকই বলি। যে ব্যক্তি মাটিতে ডাক টেনে গায়বী খবর বলে তাকে কি বলা হয়, রাম্মাল, দেখেছেন এইভাবে ডাক টানে দিয়ে এইভাবে ভবিষ্যৎ বলে ভূত বলে, আর সাপের বিষ হয়েছে না হয়নি, সাপের বিষ হয়েছে না হয়েছে হাত চালিয়ে বলা যায়, হাত চালিয়ে বলে। তারপর আপনার ঘরে সাপ ঢুকেছে, ঘরের কোন জায়গাতে সাপ আছে, হ্যাঁ হাত চালিয়ে বলে, এগুলো কি সত্যি হতে পারে? না, এগুলোকে কি বলা হয়, হাত যে ডাক টেনে যে হাত চালায় এটাকে কি রাম্মাল বলে, রাম্মাল। তো এটা জায়েজ না, এটা এটাও হচ্ছে শিরিক, এভাবেও জায়েজ না। যে ব্যক্তি নক্ষত্র দ্বারা গায়েবী খবর বলে তাকে বলা হয় মুনাজ্জেম বা জ্যোতিষী, অমক নক্ষত্র অমকে এই হলে এই হলে এই হলে, দেখবেন আপনারা পেপারে, পেপারের একটা অংশই থাকে আপনার ভূত ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী, ওই নক্ষত্রের মাধ্যমে তারা বলে, এটাও তাদেরকে বলা হয় মুনাজ্জিম, আমরা বাংলায় বলি জ্যোতিষী। জ্যোতিষীরা আজকাল তো অ্যাডভার্টাইজ দিচ্ছে টিভিতে, তাই না, প্রকাশ্যে, আর লোকেরা মেনেও নিচ্ছে, আবার অনেকে মানে না, বিজ্ঞান যারা বিজ্ঞানমুখী তারা মানে না, কিন্তু তারা টিভিতে চালাতে দিচ্ছে, কিসের জন্য, পয়সার জন্য, আল্লাহুল মুস্তাআন। যে ব্যক্তি গোপন পদ্ধতিতে অদৃশ্যের খবর বলে থাকে তাকে বলা হয় আররাফ। গোপন পদ্ধতিতে অদৃশ্যের খবর বলে থাকে মানে আন্দাজে বলে দিল আর কি, তো তাকে বলা হয় আররাফ। তো এইভাবে বিভিন্ন রকমের গায়েবী খবর মানুষে বলে থাকে। জাদুকর ও গণৎকরের নিকট যাওয়ার বিধান কি? কোন জাদুকরের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন, কিংবা গণকের কাছে গিয়ে আপনি আপনার অসুখের কথা, আপনার হারিয়ে যাওয়া জিনিসের কথা ইত্যাদি জিজ্ঞাসা করবেন, এর বিধান কি? যে ব্যক্তি তাদের নিকট এসে জিজ্ঞাসাবাদ করে কিন্তু বিশ্বাস করে না, চল দেখি কেন, জিজ্ঞাসা করলো কিন্তু বিশ্বাস করলো না, তার এই কাজ হারাম ও কাবিরা গুনাহ। আপনি বিশ্বাস করেন চাই না কারণ আপনি গেলেন কেন, এই যাওয়াটাই হলো অপরাধ, এদের কাছে যাওয়া উচিত, যেখানে ফেতনা আছে সেখানে যাওয়া উচিত না। যে দাজ্জাল যদি আসে, আপনি শোনেন যে এসেছে দাজ্জাল বেরিয়েছে, তো আপনি তো জানেন দাজ্জাল তো কাফের রে, ও কাফের দেখাই চিনতে পারবো, চল দেখেই আসি কেমন লোকটা, যাওয়া ঠিক না ব্যাঠিক, ব্যাঠিক, যাওয়া ঠিক না, গেলেই ফেঁসে যাবেন। কারণ মানুষের বিশ্বাস এমন যে হয়তো বা তার ইমান দুর্বল হলে ফেঁসে যাবে, এই জন্য যাওয়া উচিত না, ফেতনা থেকে যথাসম্ভব কি করতে হয়, দূরে থাকতে হয়। গেলেই গুনাহ হবে, কি হবে তার, ৪০ দিনের নামাজ কবুল হবে না, বিশ্বাস না করলে শুধু গেলে। আর যদি কেউ যায় শুধু, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতা আররাফান ফাসালাহু আন শাইই লাম তুকবাল লাহু সালাতু আরবাঈন লাইলা। যে ব্যক্তি গায়েবে গায়ব গণকের নিকট এসে গায়বী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করে তার ৪০ দিনের নামাজ কবুল হবে না। এখন একজন বলছে, হুজুর তার জিজ্ঞাসা করার পর নামাজগুলো পড়বো না, পড়বো না, হ্যাঁ ভাই তোবা করবে, নামাজ পড়বে, কেন নামাজ পড়বে না, কবুল হবে না সেটা আলাদা কথা, কিন্তু তোমার নামাজ পড়তে হবে, তোবা করতে হবে। তুমি যখন জানলে যে যাওয়া যাবে না, তোবা করো এবং নামাজ পড়ো, ওই দিনগুলি নামাজের কোনো সব হবে না, তুমি পড়ো কিন্তু সব হবে না। দু নম্বর হচ্ছে, যে ব্যক্তি তাদের নিকট এসে অদৃশ্য বিষয়ে জিজ্ঞাসা করে এবং তারা যা বলে হরফে হরফে বিশ্বাস করে, না ওরা জানে, ওরা খবর বলতে পারবে, ওদের কাছে ইলেম আছে, বিশ্বাস করলো, যা বললো তাই বিশ্বাস করলো, তোমার বিপদ আছে, তোমার ভিসা হবে না হবে না, কাতার হবে না সৌদিয়া হবে, সব বিশ্বাস করে নিল, তাহলে সে ব্যক্তি কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, বিশেষ করে কোরআনের প্রতি কাফের হবে। কারণ কোরআনে কি বলা আছে, প্রথমেই বললাম যে আল্লাহ ছাড়া কেউ আকাশ পৃথিবীতে গায়েবের খবর জানে না, আর আপনি বললেন জানে, আপনি ভাবলেন জানে, আর তার জন্য আপনি কাফের হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানাতা আররাফানাও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো অদৃশ্যজ্ঞ বা গণকের নিকট উপস্থিত হয়ে সে যা বলে তা বিশ্বাস করে, জিজ্ঞাসা করে এবং বিশ্বাসও করে, সে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ কোরআনের সাথে কি করে, কুফরি করে, কাফের হয়ে যায়, কোরআনকে অবিশ্বাস করে। কোরআন বলছে যে কোরআনেই অবিশ্বাস ও অমান্য করে, এই জন্য যেহেতু কোরআনে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, আর আপনি বলছেন জানে। সুতরাং এইভাবে যদি গণকের কাছে এসে কিংবা কোন আমাদের ওই যে যারা কি বলে ওদেরকে, যারা তাবিজ টুবিজ করে, ওঝা কবিরাজ বলা হয়, বা আ ফকির, কোন পীর ফকিরের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে আমার কি হবে, কোথায় বিয়েটা ভালো হবে, কি করলে ভালো হবে, এটা পরামর্শ সেটা আলাদা কথা, কিন্তু গায়েবি খবর বলে দেওয়া। আমি জানি আমার প্রতিবেশীতে এক বাড়ি থেকে এক মহিলা গায়েব হয়ে গেছে। মহিলা গায়েব হওয়া মানে তো জানেন কি, কেন মহিলা গায়েব হয়, প্যার হো গিয়া তো দিল কো ক্যা কাহুঁ মেরা, ওই হয় না তো প্যারের জন্য সাধারণত গায়েব হয়ে যায়। এবারে বললো যে ভাই মেয়েটা কোথায় গেছে, মেয়েটা কিন্তু বললো যে অমুক কলকাতার অমুক জায়গাতে এক পীর সাহেব আছে, তার কাছে জিজ্ঞেস করো সে কোথায় গেছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করা হলো, অবশ্য বলতে পারেনি, বুঝছো, দেশেই আছে, দেশে আছে সবাই জানে, বিদেশে নেই, কিন্তু কোথায় আছে বলুন, বলতে পারেনি। এটা কি সম্ভব? যদি কেউ আন্দাজে বলেও দেয় আর লেগেও যায়, এরকম জিজ্ঞাসা করা কি জায়েজ? আর জিজ্ঞাসা করার পর, জিজ্ঞাসা করলে 40 দিনের নামাজ কবুল হবে না, আর যদি বিশ্বাস করা হয় তাহলে মানুষ কাফের হয়ে যাবে। তো এইভাবে অনেক মানুষ আছে যারা হাত দেখায়, হাত গনায়, রাস্তার ধারে বসে থাকা ফকিরের কাছে হাত দেখায়। আজীব এটাই যে একজন বড় কেউ তার কাছে হলে, ওই আমাকে একজন বলছিলেন এক ভাই যে হুজুর আপনি বিশ্বাস করবেন না, আমি গেলাম বললো তোমার পকেটে কত টাকা আছে আমি বলে দেবো, ঠিক আছে নি, বললো 16 টাকা আছে, দেখছি দেখ হ্যাঁ 16 টাকাই আছে, রিস সর্বনাশ, তাহলে তো অনেক কিছু জানে। আপনি বিশ্বাস করলেন যে ও যেটা বললো সেটা সঠিক বলেছে, তো তাহলে মিললো কি করে? আমার মিলে যেতে পারে। এবার যদি আরেকজন বলে বা আরেকবার বল জিজ্ঞেস করে, বারবার জিজ্ঞেস পরীক্ষা করে দেখতে দোষ আছে? যে জানে সে সব ব্যাপারেই জানবে, তাই না? তাহলে আরেকজন জিজ্ঞেস করে দেখুন আমার পকেটে কত বলো, দেখুন মিলছে কি না, তারপরে যদি সেটাও মিলে আনিস ভাই বলুক আমার পকেটে কত বলো, সবটাই মিলে যায় তাহলে জানবো যে হ্যাঁ গায়েবের খবর জানে। কিন্তু মানুষ একটাতেই কি হয়ে যায়, পাগল হয়ে যায়, সিজদা করতে চায়, তাই না? এইভাবে আপনারা জানেন যে গণক যারা এই শ্রেণীর কাজ করে তারা প্রথমত জিনের সাহায্যে করে, আর দ্বিতীয়ত ভক্তদের মাধ্যমে সাহায্য করে বা যান্ত্রিক সাহায্যে করে। কিভাবে যান্ত্রিক সাহায্যে তারা গায়েবের খবর বলে? অনেক সময় মোবাইলে, অনেক সময় গেটে মাইক্রোফোন লাগানো থাকে, যেখানে সৌদি আরবে গেটে গেটে মাইক্রোফোন। এবার আসতেই মেন গেটে কার সঙ্গে দেখা হয়, খাদিম, খাদিমের সঙ্গে দেখা হয়, কোথা কি নাম, কোথেকে আসছেন, কি হয়েছে, এদিকে হুজুর, হুজুরের কাছে খবর হয়ে গেছে। তারপর আসতে হ্যাঁ শালম তুমি অমুক জায়গা থেকে আসছো, তোমার এই হয়েছে, এবার শালমের কি হবে বলুন তো, উড়ি বাপড়ি তো বিরাট হুজুর বটে, আমি আসতেই বলে দিল আমার নামও বললো, আমার বাপের নাম, আমার কি বলে দেশের নাম, আমার সব বলে দিল, রোগও বলে দিল, তাহলে এই হুজুর তো আমার খুব ভালো, সব আমার এই কাছেই আমার ওষুধ পাওয়া যাবে, তাই না? বিশ্বাস হবে না? হবে না, আপনার নাম বলে দিলে বিশ্বাস হবে না, কিন কথা, তাই মানুষ দুর্বল হয়ে যায়। তো এ দেখেন যন্ত্রের মাধ্যমে সে একটা কাজ হাসিল করে নিল, এইভাবেও হয়। আর যেগুলো বেশিরভাগ হয় সেগুলো জিনের মাধ্যমে হয়, যখন হাদিসে আছে যখন আকাশে কোনো কিছু ফয়সালা হয় তখন সেটা ফেরেশতা মাধ্যমে, ফেরেশতার কাছে বলা হয়, বলা হয় যে পৃথিবীতে এই ঘটবে এই হবে, তখন জিন শয়তানরা চুরি করে শোনার কি করে চেষ্টা করে, কিছু কিছু খবর তাদের মাধ্যমে আসে, আর তারা নিজেদের ওলি মানে পৃথিবীর বুকে তাদের যে ওলি সেই ওলিকে খবর দিয়ে দেয় একটা সত্য, আর তারা সে এক তার সঙ্গে আরও 100টা মিথ্যা বানিয়ে নিজের ওই থেকে মিলিয়ে কি করে প্রচার করে। এবারে কোনো কোনো মিলে যায়, কোনো কোনো তা মিলে না। এইভাবেই হাদিসে এসছে শয়তানরা সহযোগিতা করে এদেরকে, এই গণক বলুন, এই কি বলে আপনার জ্যোতিষী বলুন, এদেরকে সহযোগিতা করে, ফলে কোনো কোনোটা মিলে যায় আর অধিকাংশ মিলে না। কিন্তু মানুষ যেটা মিলে যায় সেটা নেয়, যেটা মিলে না সেটা নেয় না, একটা ব্যাখ্যা করে এই যে এই ব্যাপার। তো এইভাবে যারা করে খবরদার বিশ্বাস করবেন না, না পত্র পত্রিকায়, না টিভিতে, আর না কোনো জায়গায়, কোনো সময় যেন শখ না হয়, এমনকি পরীক্ষার জন্য যাবেন না, জিজ্ঞাসা করলেই আপনার এত বড় শাস্তি যে 40 দিনের নামাজ বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আজকে তাহলে আলোচনা কি নিয়ে হলো? গণক, গণক নিয়ে হলো, গণকের কাছে যাওয়া নিয়ে হলো, এবং তার কাছে গিয়ে গায়েবি খবর জিজ্ঞাসা করা, আমার এটা চুরি হয়ে গেছে, এটা হারিয়ে গেছে, এই আমার রোগ ইত্যাদি ইত্যাদি নিয়ে জিজ্ঞাসা করা, এটা জায়েজ নয়, এটা হচ্ছে শিরিক, এবং মানুষ কাফের হয়ে যাবে, যেহেতু কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। তিনি জানতেন সেই খবর যে খবর জিবরিলের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে বা আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন ইত্যাদি। তো জানা খবর তিনি গায়েবি খবর জেনে বলেছেন, এমনি ডাইরেক্ট গায়েবের খবর জানতেন না, কোনো মানুষও জানে না। আমাদেরকে সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সহি আকীদা গ্রহণ করার, মেনে নেওয়ার। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।